একটা রুমের মধ্যে এসি চলতেছে, খুব পাওয়ারফুল এসি চলতেছে, কিন্তু জানলা একটা খোলা অথবা দরজা একটা খোলা, তাহলে এসি পরিপূর্ণভাবে ঠান্ডা দিবে না। ঠিক গোনা এত বেশি মারাত্মক, একটা পরিবারে সবাই ইবাদত করে কিন্তু কোন একজন নাফরমানি কেন গোনা করে, ওই এক বান্দার জন্য এই অশান্তির আগুন বাকি সবাই ভোগ করতে হয়। আর ইবাদত হলো নূর, আলো বা জ্যোতি বলা হয়। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন মাওলানা মুহিবুল্লাহ নাম ছিল। হজের সফরে হোটেলে ইবাদত বন্দেগি করতেছেন, হঠাৎ করে বলতেছেন যে এলাকা আলোকিত আলোকিত মনে হচ্ছে, কি আসছে? আশপাশের লোক কোনো উত্তর দিতে পারেন নাই। একটু পরে হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির পীর ছিলেন, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ঢুকছেন। তখন মাওলানা মহিবুল্লাহ সাহেব বলেন যে, এই জন্যই তো আমি বলতেছিলাম যে একটু আগে এলাকাটা আলোকিত আলোকিত হয়ে যাচ্ছিল, কিসের কারণে আলোকিত হচ্ছে? ইবাদত নূর, জ্যোতি। অনেক সাহাবীর ঘটনা এমন আছে, রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, সূরা কাহাব তেলাওয়াত করতেছেন, উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম সাহাবীর, পাশে ছেলে ঘুমানো এবং একটা ঘোড়া বাঁধা, নামাজে যখন সূরা তেলাওয়াত করে তখন ঘোড়া লাফাতে থাকে, যখন রুকুতে যান সিজদায় যান তখন ঘোড়া ঠান্ডা হয়ে থাকে। উনি আশঙ্কা করলেন, ভয় করতেছেন, যদি এভাবে ঘোড়াটা লাফাতে থাকে তা এক সময় হয়তো ঘোড়াটা লাফ দিয়ে আমার ছেলের উপর পড়ে যাবে। উনি এই ভয়ে ওনার তেলাওয়াত সংক্ষেপ করে নামাজ শেষ করে দিলেন। নামাজ শেষ করে ঘর থেকে বের হয়ে এসে দেখে যে আসমান থেকে জোনাকি পোকার মতো আলো নিচের দিকে নামতেছে। এটা দেখে উনি এত স্পষ্ট বোঝেন না। সকালবেলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, বলেন ইয়া আল্লাহ রসুল, রাতে এই ঘটনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসাইদ, তুমি যে রাতে সূরা কাহাব বা কোরআনে করিম তেলাওয়াত করতেছিলে, এই কোরআনে করিমের তেলাওয়াতের বরকতে আসমান থেকে আল্লাহ তাআলা তোমার প্রতি শান্তি রহমত অবতীর্ণ করতেছিলেন। যদি তুমি সারা রাত তেলাওয়াত করতে, তুমি সকালে এই নূর, এই জ্যোতি দেখতে পাবে। একটা দৃষ্টি আছে, শক্তি আছে, আল্লাহ তাআলা তাদেরকে দেখার শক্তি দান করে, কিন্তু দেখি আর না দেখি এটা বিশ্বাস আমার করতে হবে। ছেলে থাকে বিদেশে, বাপের কাছে রিং করছে যে আব্বা আপনার নাম্বারে বিকাশ করে এত 10,000 টাকা পাঠাই না। বাপ বলে, দাঁড়া আমি দেখি মোবাইল থেকে। তার পাশে ছোট এক ছেলে আছে, ঠিক আছে, না আব্বা টাকা তো দেখি না, টাকা তো মোবাইলে নেই, টাকা তো নাই মোবাইলে তো দেখা যায় না। বাপ চাপ দিয়ে বলে যে, না টাকা আসছে, 10,000 টাকা আছে অ্যাকাউন্টে। তাহলে ছোট ছেলে কেন বলতেছে? সে এটা জানে না যে এটা এখন দেখা যাবে না, যে দেখতে পারে তার যোগ্যতা আছে সে দেখতে পারবে, যার যোগ্যতা নাই সে এই নাম্বারটা মোবাইলটা দোকানে গিলে বিকাশের এজেন্টওয়ালা টাকাটা বাইর করে দেবে, তখন সে দেখবে। সমাজে এমন কিছু মানুষ আছে যাদের যোগ্যতা আছে, দেখতে পারে চেপে, আবার কিছু মানুষ আছে দেখতে পারে না কিন্তু বিশ্বাস করতে হবে যে আমার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, আমল জমা হচ্ছে। ইবাদতের ধর্ম হলো শান্তি। বান্দা যে যত সহি তরিকায় ইবাদত করতে পারবে তার জীবনে তত বেশি শান্তি হবে। যার জীবনে সামান্য একটু গুনাহ হবে, এই গুনাহ যদি আল্লাহ থেকে মাফ না করাই নিতে পারে, তার এই শান্তির পরিবর্তে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদের জীবনের কিছু সময় ইবাদতের মাধ্যমে মসজিদে কাটাবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসা 41 এবং 42 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াত দুটির তর্জমা, সেদিন কি অবস্থা হবে, যেদিন আমি প্রত্যেক উম্মতের পক্ষ থেকে একজন সাক্ষী পেশ করব এবং হে নবী আপনাকে পেশ করব ওই সমস্ত সাক্ষীদের উপরে সাক্ষী হিসাবে, এবং সেদিন যারা আল্লাহকে অস্বীকার করেছে, কুফরি করেছে এবং আল্লাহর রসুলের নাফরমানি করেছে, তারা আশা করবে যদি তাদেরকে মাটির সাথে মিলিয়ে দেওয়া হতো মিশিয়ে দেওয়া হতো, কিন্তু তারা আল্লাহ তাআলার কাছে একটা কথাও গোপন করতে পারবে না। এইগুলো আয়াত দুটি সাদা মাথা তর্জমা। উপরের আলোচনা ছিল যে আল্লাহ তাআলা আল্লাহ ইবাদত করতে, আল্লাহর সাথে শরীক না করতে, বাপ মার আনুগত্য করতে ইত্যাদি অনেক ইবাদতের কথা বলে আসছে। ইবাদতের আলোচনার পরে গত সপ্তাহের আলোচনা ছিল যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা পরিমাণও হিসাবের ক্ষেত্রে বেইনসাফি করবেন না, জুলুম করবেন না, যারা পরিমাণও আল্লাহ তাআলা বেইনসাফি করবেন না, জুলুম করবেন না, যার যেটা পাওনা তার সে পাওনাটা আল্লাহ তাআলা উসুল করে দিবেন। এবং আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত আরো বড় পুরস্কার জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবেন। এটা ছিল গত সপ্তাহের আলোচনা। গত সপ্তাহের আলোচনার সাথে 40 নম্বর আলোচনার আয়াতের সাথে 41 নম্বর আয়াত, যে এই যে আল্লাহ যে দিবেন কাউকে নিয়ামত, কাউকে শাস্তি, এটা যে দিবেন এটার জন্য আল্লাহর পক্ষ থেকে সাক্ষীর ব্যবস্থা থাকবে। সেই সাক্ষীর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সাক্ষী পেশ করবেন প্রত্যেক জাতির কাছে যে নবী পাঠিয়েছেন সেই নবীকে, আর প্রত্যেক জাতি এবং সমস্ত নবীদের উপরে সাক্ষী পেশ করবেন স্বয়ং আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাক্ষীর হিসাব নিকাশ সামনে আসার পরে যখন আমলনামা হাতে পেয়ে যাবে, যারা এই আমলনামা পাওয়ার পরে ক্ষতিগ্রস্ত হবে কাফের, আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহর রসূলের নাফরমান যারা, এরা আফসোস করে বলবে হাই আজকে হিসাব নিকাশ না দিয়ে যদি আমাদেরকে মাটির সাথে মিলিয়ে দিত, নিঃশেষ করে দিত, তাহলে এটাই তো আমাদের জন্য ভালো ছিল, সামনে আর জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। এবং এরা তাদের আমল নামা থেকে গোপন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন যে একটা কথাও এরা গোপন করতে পারবে না। তাফসীরের কিতাব ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যার ধর্ম হলো উনি শুধু হাদিস দ্বারা বেশি ব্যাখ্যা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে উল্লেখ করেন বুখারীর একটা রাওয়ায়, বুখারী শরীফের একটা হাদিস দ্বারা উনি দলিল পেশ করেন যে একদিন মসজিদে নববীতে সাহাবা একরাম বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছেন। দেখবেন আলহামদুলিল্লাহ এই সুন্নাত হারামাইন শরীফে এনে খুব বেশি, আমাদের দেশে এই সুন্নাত জিন্দা নাই। মসজিদে সালাম ফেরানোর পরে তাড়াতাড়ি কিভাবে মসজিদ থেকে উঠে যাবে সে, আর আসবে ইমাম সাহেব জামাত দাঁড়াবে সেটাতে আসবে, তো একটাই জামাত তো একবার কারেক্ট টাইমে আসে চার রাকাত নামাজ পড়ে সালাম ফেরত দৌড় দিছে। হারামাইন শরীফে এখনো অভ্যাস আছে দেখবেন, নামাজের পরে ওজিফার তুলে তেলাওয়াত করে যাবে, নামাজের আগে এসে আল্লাহর কালাম তেলাওয়াত করতে থাকতেছে, ইমাম কখন আসবে নামাজ কখন পড়াবে এটা তাদের খবর নাই, আসতে ইবাদত করতে ইবাদত করতে আসবে। যে কোনো আরবের যে কোনো মসজিদে যাবেন না কেন দেখবেন সামনে অনেক কোরআন শরীফ রাখা, যারা হজ করতে গেছেন এদের কাছে একেবারেই স্পষ্ট, যারা জান্নাতের রাজায় দেখবেন যে মক্কা মদিনায় এমন কোনো জায়গা নাই যে থেকে আপনার কোরআন শরীফ আনার জন্য দূরে যাইতে হবে। তওয়াফ করবেন বিকেলবেলা আসরের পরে ঠান্ডা পড়ছে, তওয়াফের কিছু এলাকায় মানুষ মাগরিবের নামাজের জন্য অপেক্ষায় থাকে, যে জায়গায় মুসল্লি বসছে সে জায়গায় খাদেমরা নিয়ে কোরআনে কারিমের তাক রেখে আসতেছে অনেক কোরআন শরীফ, অর্থাৎ কোরআনে কারিমের তেলাওয়াত সাহাবায়ে কিরাম করতেন সুন্নাতে। এবং এই তেলাওয়াত যত বেশি জিন্দা থাকবে উম্মতের অন্তর থেকে, মানুষের অন্তর থেকে জগ তত বেশি দূর হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারিম তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আব্দুল্লাহ আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। উনি ইতস্ত করতেছে যদি আল্লাহ রসুল আপনাকে তেলাওয়াত করে শোনাবো অথচ আপনার উপর কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে, হ্যাঁ তুমি শোনাও আমি আর একজনের থেকে শুনতে ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুন নিসা আমাদের আলোচ্য সূরা, এই সূরা শুরুতে তেলাওয়াত শুরু করলেন 41 নম্বর আয়াত ফাকাইফা ইযা জিনা, আজকের আলোচ্য আয়াত যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি বইয়ে গাল দিয়ে বেয়ে আসছে। আসবাদে সাহাবা একরাম বলেন আব্দুল্লাহ আপনারও আল্লাহ রাসূলের অবস্থা দেখো, আল্লাহ রাসূল মাথা নিচে হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন কি ভয়াবহ অবস্থা হবে, যে আমাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবে মানুষের দরবারে, এবং মানুষের আমলনামা যখন সামনে আসবে, সাক্ষী যখন হাতে আসবে, তখন তো আর অস্বীকার করার সুযোগ থাকবে না। আসলে ময়দানে আল্লাহ তাআলা যেমন সাক্ষী পেশ করবেন, আবার আল্লাহ তাআলা মানুষের মুক্তির জন্য, মানুষকে উপরে উঠানোর জন্য কিছু সুপারিশের ব্যবস্থাও করবেন। দুনিয়ায় যেমন সুপারিশ থাকে, স্বাভাবিক ভাবে সুপারিশের ব্যবস্থা থাকবে না, আল্লাহ তাআলা যাদেরকে পাওয়ার দিবেন তাদের সুপারিশের ব্যবস্থা থাকবে। হাদিসের কিতাব মুসলিম শরীফ, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির হাদিসের কিতাবের ব্যাখ্যা গ্রন্থ আল কামিল আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, অনেক আগের মানুষ, 500 হিজরির মানুষ। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 5 প্রকারের সুপারিশ করার অধিকার দিবেন মানুষকে, এবং যেমন মানুষকে সুপারিশ করার অধিকার দিবেন তেমন মানুষের পক্ষ থেকে সাক্ষীও নিবেন। এক প্রকারের সুপারিশ থাকবে, সবচেয়ে বড় সুপারিশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমপিদের একটা পাওয়ার থাকে, মন্ত্রীদের একটা পাওয়ার থাকে, আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলকে এক একটা সুপারিশের এমন অধিকার দিয়ে রাখছেন যে যখন এটা বলবে, দোয়াটা করবে, সে যেটা চাইবে সেটা তাকে দিয়ে দেওয়া হবে। সমস্ত নবী দুনিয়াতে তাদের এই সুপারিশটা ব্যবহার করে গেছে, সমস্ত নবী দুনিয়াতে তাদের এই সুপারিশটা ব্যবহার করে গেছে, এক এক নবী এক এক সময় যখন যার প্রয়োজন হয়েছে ব্যবহার করে গেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুপারিশ ব্যবহার করেন নাই, যাকে আরবিতে বলা হয় সাফাআতে কুবরা, বড় সুপারিশ, কুবরা মানে বড়। হাসরের ময়দানে লম্বা কথা সংক্ষেপে, হিসাব নিকাশ যখন হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, মানুষ খুব অধৈর্য হয়ে যাচ্ছে, তখন আদম আলাইহি সালাতু ওয়াসসালামের কাছ থেকে ফিরে এসে, একের পর এক নবীদের কাছ থেকে ফিরে এসে, ঈসা আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে ফিরে আসার পর সর্বশেষ আমাদের নবীর কাছে ফিরে আসবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ, আমার একটা পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, সে পাওয়ারটা তো আমি ব্যবহার করি নাই, সে পাওয়ারটা আমি হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছি। আজকে কোন নবী সুপারিশ করতে পারতেছেন না, সব নবী নিজের চিন্তায় চিন্তিত, আর আল্লাহ তাআলা আমাকে এই পাওয়ার দিয়েছেন, সেই পাওয়ার অনুপাতে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। হাদিসের কিতাবে লম্বা হাদিস আছে এই বিষয়ে, আর সে সামনে যে আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে, আল্লাহ রাসূল নিজেই বলেন যে সেদিন আমি আল্লাহ তাআলার কি প্রশংসা করব সেটা আমিও জানি না, আল্লাহ তাআলা আমাকে শিখাই দিবে, আমি সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবো। আল্লাহ বলবেন, সালতাতা ইরফা ফাসাবি তুসাফা, হে নবী আপনি আপনার মাথা উঠা, আপনি বলেন কি চান দেওয়া হবে, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মতের যে কষ্ট হচ্ছে, এই কষ্টের চাইতে জাহান্নামীদের কাছে সহজ মনে হচ্ছে, আপনি তাড়াতাড়ি হিসাব নিকাশ নিয়ে এর যার যে ঠিকানা তাকে সেটাকে পাঠিয়ে দেন। আল্লাহ বলবেন, হ্যাঁ, আপনার সুপারিশ কবুল করা হল, এক নম্বর সুপারিশ। দ্বিতীয় হলো, হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর যখন নবীগণ জান্নাতে চলে যাবেন, জান্নাতে যাওয়ার অনুমতি পেয়ে যাবে, তখন নবীগণকে আলাদা পাওয়ার দেওয়া হবে, যারা গুনাহের কারণে জাহান্নামে যাচ্ছে, এদের মধ্য থেকে যে কাউকে যাদেরকে মনে চায় তাদেরকে আপনি সুপারিশ করে জাহান্নামীদেরকে জান্নাতে আনতে পারবেন যদি কালেমা নিয়ে যেয়ে থাকে। এই জায়গায় আবার আল্লাহ তাআলা বিশেষ ব্যক্তিদেরকেও সুপারিশের অধিকার দিবে। আমরা জানি হাফেজ কোরআনকে 10 জন, আলেম হলে, নেককার পরেজগার হলে, বড় এক জামাতকে, যার যেমন ইবাদতের শক্তি, সে হাসরের ময়দানে হিসাব নিকাশ ডান হাতে আসার পর তার জান্নাতের ফয়সালা বলে তাকে আরেকজনের ব্যাপারে সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা দান করবেন। মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ, বুজুর্গদের স্বপ্ন সত্য, বুজুর্গদের কারামত সত্য, মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের বড় বুজুর্গ ছিলেন। কত বড় বুজুর্গ, ওনার একটা ফতোয়ার কিতাব আছে, ফতোয়া রশিদিয়া। ফতোয়ার কিতাবের শুরুর দিক দিয়ে এক একটা মাসলা বলার পর দলিল দিতেন, কিন্তু ফতোয়ার কিতাব শেষের দিক দিয়ে কোনো মাসলা বর্ণনা করতে যে উনি আর দলিল দেন নাই। ওনার কাছে জিজ্ঞেস করা হলো, আপনি দলিল দেন না কেন এখন? তখন উনি বললেন যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিয়েছেন হানাফি মাযহাবের পক্ষ থেকে মাসআলা বর্ণনা করার জন্য। আল্লাহ রাসূলের অনুমতি পাওয়ার পরের থেকে আমি আর এই মানুষের লেখা কিতাবে দলিল দিই না। মুফতি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার স্বপ্নের কথা বলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রশিদ আহমদ তোমার যারা অনুসরণ করবে, তোমার সিলসিলায় যারা থাকবে, তাদের কাউকে আল্লাহ তাআলা হয়তো ইনশাআল্লাহ জাহান্নামে দিবেন না। উম্মতের চেয়ে কোনো নেককার পরেজগারকে আল্লাহ তাআলা এই অধিকার দিতে পারেন যে জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে আসবেন, যেমন হাফেজদেরকে অধিকার দিবেন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে আসবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুপারিশের অধিকার দিবেন, একজনের গুনাহ আর একজনের, একজনের নেকি আর একজনের নিয়ে আওয়ার যাওয়ার জন্য অনুমতি দিবেন, যদি কেউ দিতে চায় কাউকে। উবাইদুল্লাহ আহরার, খাজা উবাইদুল্লাহ আহরার নামে একজন বড় বজরুক ছিলেন। মাদ্রাসার জগতে একটা শেখার কিতাব পড়া হয় শরহে বেকায়া, এই কিতাবের যিনি লেখক জামি, শরহে জামি, জামি এক ব্যক্তির নাম, আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি, উনি শায়খ খুঁজতেছেন, বুজুর্গ খুঁজতেছেন, কার কাছে যাবেন? হাসরের ময়দানে যে মানুষ একে অপরের দ্বারা উপকৃত হবে, আবার একে অপরের বিরুদ্ধে সাক্ষী পেশ করবে, তার উদাহরণ আল্লামা জামি রহমতুল্লাহ আলিহী, একজন বুজুর্গ খুঁজতেছেন, কার কাছে যাবেন? খুঁজতে খুঁজতে শুনছেন খাজা উবাইদুল্লাহ আহরার নামে একজন বড় বুজুর্গ আছে, গেছেন, যায় দেখে খাজা উবাইদুল্লাহ আহরারের বাড়ির সামনে ঘোড়া রাখার জন্য যে খুঁটিগুলো পোঁতা, সেই খুঁটিগুলো স্বর্ণের লেপ দেওয়া, এত সম্পদের মালিক, এত সম্পদ ওনার। আল্লামা জামি রহমতুল্লাহ আলী দেওয়ালে লিখে আসছে, যারা তো সম্পদ সে খুব ঠিক, সে কিভাবে আল্লাহওয়ালা বুজুর্গ হয়? লিখে উনি ফিরে আসতেছেন, খাজা উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলী দেওয়ালের লেখা দেখছেন, দেওয়ালের লেখা দেখে উনি উপরে যোগ করতেছেন, সম্পদ যদি আল্লাহর জন্য হয় তাহলে সেই তো সবচেয়ে বড় বুজুর্গ, সম্পদ যদি আল্লাহর জন্য হয় সেই, আরে টাকা না হলে আপনি হজ করবেন কিভাবে, টাকা না হলে আপনি দান করবেন কিভাবে, টাকা না হলে আপনি নিশ্চিন্তে নামাজও করতে পারবেন না, আমি আপনি ঠিক মতো যদি আমাদের যাদের সংসারের বাজার না দিতে পারি, বাজার থেকে বিভিন্ন যাদের বাসা থেকে পেরে ছেড়ে আসতে থাকে, নামাজও দাঁড়ালে তো আর এক চিন্তা এসে সামনে পেশ হবে। সম্পদ যেমন মানুষের জন্য আজাদ হয়, আবার সম্পদ মানুষের জন্য নিয়ামত হয় যদি সেটা আল্লাহর জন্য হয়। উনি এটা লিখছেন, লেখার পরে জিজ্ঞেস করছেন কে লিখছে এটা, বলছে একজন লোক আসছিল পুঁথি কেমন, আল্লামা জামি রহমতুল্লাহ আলী দুপুরের বেলা এক মসজিদে আরামের জন্য অপেক্ষা করতেছেন, জোহরের নামাজ পড়ে আবার যাত্রা শুরু করবে, খাজা উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলী সফর করে এই জায়গা আসবে, ওনার দরকার এই মসজিদ। আল্লামা জামি রহমতুল্লাহ আলী স্বপ্নে দেখতেছেন যে কিয়ামত কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়েছে, জামি রহমতুল্লাহ আলী নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, আর উনি সামান্য একটা দুটো নেকি লাগবে, নেকির জন্য মানুষের দাঁড়ায় দাঁড়ায় ঘুরে বেড়াচ্ছে, কেউ নেকি দেয় না, সবাই বলে যে আমার হিসাব নিকাশে আরো বাকি আছে, আমার কি হয় আমি ইয়ানুসি বলতেছি, তুমি আর একজনের কাছে যাও। এভাবে উনি পরেশান হয়ে ঘুরতেছে, হঠাৎ করে দেখে একজন ব্যক্তি বুজুর্গ মানুষ, তার পিছনে অনেক মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তি থেকে ডাকবে, ডাকতে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, যে আমার একটু সামান্য নেকি লাগবে, নেকি পাইলে আমার নেকির পাল্লা ভারী হয়ে যায়, আমার জন্য জান্নাতের পায়খানা হয়ে যায়। তখন তিনি বললেন যাও, তোমার যে যতটুকু নেকি লাগবে আমি তোমাকে দিয়ে দিচ্ছি না। উনি হলেন ওই খাজা উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলী, যার দরবার থেকে উনি ফিরে আসতেছিলেন। আল্লাহ তাআলা স্বপ্ন থেকে দেখাই দিয়েছেন যে তুমি তার দরবার থেকে ফিরতেছিলে, তার কাছে যাও তোমার ফায়দা হবে। এই স্বপ্ন দেখার পর ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে তো মসজিদে দেখে ওই ব্যক্তি, যে ব্যক্তির ব্যাপারে স্বপ্ন দেখছে, যে মাপ চায় যে হুজুর ভুল হয়ে গেছে, ভুল ধারণা করছিলাম। তখন উনি বলে যে তুমি যে অংশটা লিখে দিয়েছিলে তার পরের অংশ কি দেখছো? না হুজুর, এটা যদি এর পরের অংশ তো আমি লিখে দিয়ে আসছি, যে সম্পদ যদি আল্লাহর জন্য হয় সেই সবচেয়ে বড় আল্লাহ বলা বুজুর্গ, যেটা বলতেছিলাম হাসরের ময়দানে নেকি একে অপরের দ্বারা নেকি দ্বারা উপকৃত হবে, জাহান্নামের শাস্তি 3 নম্বর সুপারিশ নেকি, জাহান্নামের শাস্তি হালকা করার জন্য একে অপরের সুপারিশ গ্রহণ করা হবে, একে অপরের দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি হালকা করবে, আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের উপর অনুগ্রহ করার কারণে জাহান্নামে গেছে, ঠিক আছে, জাহান্নামের আজাব হালকা করা হয়েছে। সর্বশেষ হল জান্নাতীদেরকে মর্যাদা উঁচু করা হবে, একজনের সুপারিশের কারণে, একজনের কোন দোয়া নেকির অসিলায় আল্লাহ তাআলা আরেকজনকে জান্নাতের মর্যাদা উঁচু করে দিবে, কেউ বলবে যে আল্লাহ আমার নেকি অনেক আছে, আপনি অমুক ব্যক্তিরে কি করেন কিছু নেকি দিয়ে একে জান্নাতের উচ্চ মর্তবা দিয়ে দেন, আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওয়ালাকুম ফীহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদাউন, জান্নাতে যাওয়ার পর মানুষের মনে যেটা চাইবে আল্লাহ তাআলা সেই ইচ্ছা পূরণ করবে। এখন যদি কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার পর তার বাপ মাকে দেখে যে জাহান্নামে আছে, তার দিল তো কখনো শান্তি পাবে না, কখনো শান্তি পাবে না। সন্তান জান্নাতি হয়ে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন ঠিক আছে, কিন্তু আমার মন তো শান্তি পায় না, সুতরাং আমার মনের শান্তির জন্য আপনি আমার বাপ মাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসেন। আল্লাহ তাআলা এই জান্নাতি সন্তানের জান্নাতি বাপের খুশির জন্য বাপের সুবরেছে জান্নাত ছেলেকে জান্নাতে, আর ছেলের সুবরেছে আল্লাহ তাআলা বাপকে জান্নাতে আনবেন শুধু জান্নাতির মন খুশি করার জন্য। এই জন্য আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন যে ভাই দুনিয়াতে কোনো ব্যক্তিকে অবজ্ঞা করে না, উপেক্ষা করে না, কার কতটুকু জিনিস কোন সময় তোমার কোন জায়গায় লেগে যায় এটা কিন্তু তুমি জানো না। দুনিয়াতে কোন একটা নেকিকে তুমি ছোট মনে করে না, ইলেকশনের সময় কি মনে করে একটা ভোটের অনেক দাম, এ পাশে পাশে 3 লাখ ও পাশে 3 লাখ, একটা ভোট, একটা ভোট পাইলেই তো এই 3 লাখের দাম বেড়ে গেছে। নেকির পাল্লে এমন হবে সামান্য একটু নেকির জন্য তার আমল নামা ডাক পাল্লা ভারী হয়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যেমন নেকির ব্যাপারে মর্যাদা উতুর ব্যাপারে একে অপরের থেকে সুপারিশ নেবেন, ঠিক ততরূপ গোনাহের ব্যাপারে আল্লাহ চার প্রকারের সাক্ষীর পরে মানুষের দ্বারা সাক্ষী নেবেন। মানুষের সাক্ষীর মধ্যে সবচেয়ে বড় সাক্ষী হবে নবীগণ, নিজ নিজ উম্মতের নবীগণ, আর সমস্ত নবীদের ব্যাপারে সাক্ষী হবেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ব্যাখ্যাও দিয়েছেন যে কিভাবে সাক্ষী হবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে আপনি কিভাবে অতীত নবীর উপরে সাক্ষী আছেন, যে আল্লাহ আপনি যে কিতাব আমার কাছে অবতীর্ণ করেছেন জিব্রাইলের মাধ্যমে 70,000 ফেরেশতার সিকিউরিটির মাধ্যমে, সেই কিতাবে তো আপনি সব নবীর কথা বলে দিয়েছেন, নবী তার উম্মতকে দাওয়াত দিয়েছে কিন্তু উম্মত দাওয়াত কবুল করি নাই, এছাড়া তো বোঝা গেল যে নবী উম্মতকে চেষ্টা করেছে কিন্তু উম্মত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই ভিত্তিতে সমস্ত উম্মতের উপর সাক্ষী দিবেন। সাক্ষী দেওয়ার পর জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। চলে যাওয়ার পর দ্বিতীয় আয়াতে 42 নম্বর আয়াতে তখন যারা ক্ষতিগ্রস্ত হবে এরা আফসোস করবে। কি আফসোস করবে? যে হাই যদি আজকে এই আমল নামা দেওয়ার আগে আমাদেরকে মাটির সাথে মিলাই দেওয়া হতো, নিঃশেষ করে দেওয়া হতো, তাহলে তো আর জাহান্নামের এই আজাব আমার ভোগ করা লাগতো না। জাহান্নামের আজাবের সবচেয়ে একটা সংক্ষিপ্ত পরিচয় হলো মানুষ দুনিয়াতে আজাব দিলে একসময় শেষ হয়ে যায়, রূহ বের হয়ে মারা যাবে, কিন্তু জাহান্নামে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, না মরবে না বাঁচবে, মরা বাঁচার মাঝখানে থাকবে শুধু আজাব আর আজাব। কাফেররা এই আজাব দেখে আফসোস করবে, ইয়াওয়াল্লাযীনা কাফারু, যে হাই যদি আমাদের জীবন এই পর্যন্ত এর আগেই শেষ হয়ে যেত, মাটি দি করে নিঃশেষ করে দেওয়া হতো, তাহলে আজকের এই ভয়াবহ আজাব আমাদের শিকার হতো না। এবং তারা আরেকটা চেষ্টা করবে, তাদের আমল নামা থেকে আমল নামা অস্বীকার করবে, গোপন করবে। আল্লাহ তো হাসরের ময়দানে চার প্রকারের সাক্ষী আনবেন, সংক্ষেপে বলি চার প্রকারের সাক্ষী আনবেন। চার প্রকারের সাক্ষী আনার পর তারপর আল্লাহ তাআলা নবীগণকে তার উপরে সাক্ষী আনবেন। এক প্রকারের সাক্ষী আনবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, আলিয়া মহালা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলছেন, সূরা হামিদ সিজদাও বলছেন, وقالوا لجلودهم لما شهدتم علينا, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, মানুষের ডানে বামে যে আমল নামা লেখা আছে কেরামান কাতিবিন যে লিখতেছেন এটা সাক্ষী হিসেবে পেশ করবে, মানুষ সাথে যে ফেরেশতা আছেন একটা হলো ফেরেশতারা সাক্ষী দিবে আর একটা হলো মানুষের লেখা আমল নামা সাক্ষী দিবে। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে, হাসপাতালে মুমূর্ষ রোগী থাকে, মুমূর্ষ রোগীর খেদমতে যে ব্যক্তি আছে ওই ব্যক্তি কোন ব্যস্ততার জন্য বাইরে গেছে খাবার আনতে বা কোনো দরকারে, ডিউটির ডাক্তার আসবে, ডাক্তার এসে কাউকে জিজ্ঞেস করা লাগবে না, ওই ফাইলটা খুলেই দেখে ফেলবে রোগীর নাম এটা, রোগী এত তারিখে ভর্তি হয়েছে, রোগীর এই সমস্যা, রোগী এই ওষুধ তুলতেছে। আর যদি উন্নত হাসপাতাল হলে কিছুই লাগবে না, ডাক্তারের হাতে হাতে ল্যাপটপ আছে, ল্যাপটপ থেকে ওই রোগীর নাম্বারটা বাইর করে রোগীর কি কি চলতেছে সব বাইর করে ফেলবে, কারোর মুখ থেকে কোনো কিছু শোনা লাগবে না। হাসরের ময়দানে বান্দা কি করে গেছে, কিছু কারোর থেকে শোনা লাগবে না, এক সাক্ষী যথেষ্ট, বান্দার আমল নামা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা আমাদের অবস্থা, কাফেরদের অবস্থা বলবে এবং আমল নামা দেখে মানুষের আফসোস করবে, এদের অবস্থা বলবে যে হাসরের ময়দানে আমল নামা দেখে আফসোস করে বলবে একটাও গোনাও ছাড়ি নাই, একটাও নেকিও ছাড়ি নাই, সব থেকে লেখা রয়েছে। তিন নম্বর, চার নম্বর, যে জায়গায় গুনাহ করেছে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিন বের করে দিবে যে আল্লাহ আমার উপরে অবস্থান অমুক সময় গুনাহ করেছে। যদি যে কোনো জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, আমরা যদি জানি সিসি ক্যামেরা থানার সাথে যোগাযোগ রয়েছে, কোনোদিন চোর এই সিসি ক্যামেরার সামনে চুরি করে দেয়, কারণ তাই ছবি থেকে ফুটেজ দেখে তারা কি করা হবে, ধরা হবে। আল্লাহ তাআলা সিসি ক্যামেরা সব সময় আমাদের উপর নিয়ন্ত্রিত, এতগুলো সাক্ষী আনার পরও তখন কাফেররা নিরুপায় হয়ে কিছু কথা গোপন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই দ্বিতীয় আয়াতে শেষে বলবেন যে ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, তারা আল্লাহর কাছে কোনো একটা কথা গোপন করতে পারবে না। কি শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন আগের 37, 37, 38, 39, 40 নম্বর আয়াতে যতগুলো হেদায়েত দিয়েছেন, বান্দা ইবাদত করো, মানুষের হক আদায় করো এবং একে অপরের উপর জুলুম করে না, এই সব কিছু হেদায়েতের সাথে সাথে আখিরাতের কি ফলাফল হবে সেটা আমাদেরকে দিয়ে বলতেছেন। এই চিন্তা যদি তোমাদের সামনে থাকে, তাহলে আগের এই ইবাদত গুলো করা, মানুষের হক রক্ষা করা, মানুষের উপর জুলুম না করা তোমার জন্য আসান হবে। আর এই চিন্তা যদি কারোর সামনে না থাকে, তাহলে ওই ব্যক্তি জীব জানোয়ারের মতো জীবন কাটাবে, তার আখিরাতের ভয় তার সামনে থাকবে না, তার আখিরাতের চিন্তা যখন থাকবে না সে ইবাদত করবে না। এই আয়াতগুলো 41 এবং 42 নম্বর আয়াত মূলত আগের আয়াতের ফলাফল, যে এই আয়াতগুলো থাকার কারণে আগের হুকুমগুলো আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া আখিরাতের জীবন সুন্দর করে আখিরাতের চিরস্থায়ী সফলতা লাভ করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 30 নং আয়াতে বলেছেন, আপনি বলিয়া দিন মানুষকে, যদি মনে করে যে তোমরা আল্লাহর সহিত মহব্বত রাখো তবে তোমরা আমার অনুসরণ করো, তাহাতে আল্লাহ তোমাদেরকে মহব্বত করিবেন এবং মোচন করিয়া দিবেন তোমাদের যাবতীয় পাপ। আল্লাহ নিজ স্বয়ং যেহেতু বলেছেন রসুলকে অনুসরণ করার কথা, তাহা হলে পীর ধরা বা মুরিদ হওয়া লাগবে কেন, বুঝিয়ে বললে ভালো হয়। মাশাআল্লাহ, সুন্দর কথা। আমাদের বাংলাদেশের নাগরিক আমরা, আমরা বাংলাদেশের আইন মানতে হয়, ইসকাসের ক্ষেত্রে বাংলাদেশের আইন মানতে হয়। তা আমি বাংলাদেশের আইনের একটা বই কিনে নিয়ে আগামীকাল চলে যাব, যাই এই বই থেকে আইন মারব, কোনো উকিলের কাছে যাওয়ার আমার দরকার নাই, কোনো উকিলের কাছে যাওয়ার আমার দরকার নাই। আমি অসুস্থ হয়েছি, ডাক্তারি বই পাওয়া যায়, বাংলায়ও বই পাওয়া যায় রাস্তায়, বই একটা কিনে নিয়ে আমি চলবো, ডাক্তারের কাছে আমার যাওয়ার দরকার নেই। কোরআন তো আমার সামনে আছে, তাহলে কি মাদ্রাসার দরকার নেই, কারোরই দরকার নেই, কেন কোরআনের বিষয়ে অনুসরণ করবে? আমি কোরআন ও হাদিসের কি কোন কোন জিনিসের অনুসরণ করবো, কোন জিনিসের অনুসরণ করবো না, সেটার জন্য আমার একজন ওস্তাদ দরকার। সে ওস্তাদের নাম, একটা নাম হলো পীর, পীর ফার্সি শব্দ, পীর অর্থ হলো মুরব্বী। আমাকে যে ব্যক্তি আখেরাতের লাইনে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে ওই ব্যক্তি আমার জন্য মুরব্বী, আমার পীর। এটা লাগবে কি, আমি ওই ব্যক্তিকে অনুসরণ করবো না, আমি কোরআনের অনুসরণ করার জন্য ওই ব্যক্তি লাগবে। ওই ব্যক্তির যদি আমি অনুসরণ করি কোরআন হাদিস বাদ দিয়ে, তাহলে এটা কোনো অবস্থায় ইসলাম অনুমতি দেবে না, এটা জায়েজ হবে না। কোরআন হাদিস মানার জন্য আল্লাহ রসুলের কোন বিষয়ে আমি আনুগত্য করব, কোন বিষয়ে আনুগত্য করব না, সেটার জন্য আমার একজন ওস্তাদ লাগবে, সেই ওস্তাদের একটা নাম হলো পীর। আমাদের সমাজে বাংলা ভাষায় বলে চুন খেয়ে গাল পড়লে দই দেখে ভয় পায়, চুন খেয়ে গাল পড়লে দই দেখে ভয় পায়। আমাদের সমাজে পীর নামেই দাড়ি থাকবে না, বিশাল বাড়ি গাড়ি হবে, ওরস চলবে, গরু আসবে হাজার হাজার গরু, নারী পুরুষরা নাচ গান করবে, এই হলো আমাদের দেশের পীর। এটার কারণে আমরা মনে করি যে পীর মানে ওইটা, নাউজুবিল্লাহ, পীর মানে ওইটা না, পীর মানে আমার একজন রাহবান, আমার আখেরাতের জন্য একজন শিক্ষক, আমার একজন দিক নির্দেশনাকারী। ওইটাকে আমাদের ভাষায় হিন্দুস্তানের ভাষায় পীর বলে, আরবের ভাষায় শায়খ বলে। পীর ধরা হতে হবে কোরআন হাদিসের উপর আমল করার জন্য। কোরআন হাদিস বাদ দিয়ে পীর ধরা জায়েজ নয়, এবং পীর ধরার উদ্দেশ্য হলো কোরআন হাদিস যেন আমার পরিপূর্ণ আমলে চলে আসে। সুতরাং এই আয়াতের উপর আমল করার জন্য কি লাগবে? পীর লাগবে। দুই নম্বর, স্বামী স্ত্রী শোয়ার সময় স্ত্রীর পা আমার শরীরে অনেকবার লাগে, এতে স্ত্রী স্বামীর কাছে মাপ চাওয়া লাগবে কিনা বুঝে বললে বলেন না? যদি বিয়াদবিমূলক আচরণ না আসেন এটা লাগবে না, এটা এমন কোনো বিষয় না। এটা ইউটিউবে দেখে রেকর্ড শুনে কাহার উপর ফতোয়া দেওয়া যাবে কিনা বুঝে বললে ভালো হয়। ইউটিউবে দেখে কারোর উপর অজানা ব্যক্তির উপর ফতোয়া দেওয়া যাওয়া না। যে ব্যক্তি 20 বছর ধরে 22 বছর ধরে লক্ষ লক্ষ মানুষের মাঝে উল্টা পাল্টা বয়ান করে আসতেছে, ওই ব্যক্তির উপর ফতোয়া দেওয়ার জন্য ইউটিউব লাগবে না। সুতরাং কোন ব্যক্তি সম্পর্কে জানা নাই, অজানা, অপরিচিত কোন ব্যক্তির হঠাৎ করে ইউটিউবে দেখে তার ব্যাপারে ফতোয়া দেওয়া যাবে না। যে ব্যক্তির সম্পর্কে 20-30 বছর আগের থেকে জানা আছে, সবাই বলতেছে, তার আপন জন্য সবাই বলতেছে, এই ব্যক্তির ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য ইউটিউবও লাগবে না, এমনিতে ফতোয়া দেওয়া যাবে। চার, আমি যে কোনো অসুখ অথবা যে কোনো সমস্যার জন্য, এটা আমি ইঙ্গিত দিয়ে উত্তর দিয়েছি, একজন মানুষ ইউটিউবের থেকে ওলামা কিরাম কেন ফতোয়া দেয় তার উত্তর হয়েছে এটা। চার, আমি যে কোনো অসুখ অথবা যে কোনো সমস্যার জন্য দান করিলে নাকি মুখে বলা যাবে না যে আমি এই সমস্যার জন্য এত টাকা দান করিলাম বুঝে বললে ভালো হয়, মুখে বললে সব কম হয়। মুখে না বলে আমি দান করতেছি আল্লাহ তাআলার কাছে, দান বাক্স রাখা আছে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা দান করলাম। দান করে হুজুরকে টাকার অ্যামাউন্ট বলে হুজুরের কাছে দোয়া চাইতে হবে। যদি টাকা হুজুরকে জানায় হুজুর থেকে রসিদ নিতে গেলে লাগবে, দোয়ার জন্য টাকা জানায় হুজুর থেকে রসিদ নেওয়ার কোনো দরকার নাই। এটা আমি আল্লাহর হস্তে দান করছি, আল্লাহ তাআলা জানবেন, যত গোপন করতে পারবো তত আল্লাহ খুশি হবে, তখন আমার দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। উদ্দেশ্য হলো এটা, যদি কখনো জানানোর দরকার হয় হিসাব নিকাশের জন্য সেটা জানানো যাবে, কিন্তু জানালে দুনিয়ার উদ্দেশ্য না থাকলে সমস্যা নাই, জানাতে গেলেই দুনিয়ার একটা উদ্দেশ্য থাকে যে আমি দান করেছি, এই ভাবটা যদি না হয় তাহলে সব বেশি। গান যদি হারাম হয়, সৌদি আরবেও গান হয়, এটা কি টিভিতে বয়ান করা যায় নাকি মক্কার ইমাম ও ভিডিওতে বয়ান করে, এসব বুঝে বললে ভালো হয়। গান তো হারামই, গান হারাম সর্ব অবস্থায় হারাম, টিভিতে হোক যে কোনো হোক। আর মক্কার ইমাম সাহেব যে দেখে, মক্কার ইমাম সাহেব উনি নিজে আসেন না, অন্য জায়গার থেকে ওনার নামাজটা কি করে দেখায়, ভিডিও করে দেখায়। সুতরাং যারা দেখায় এরা তাই, মক্কার ইমাম সাহেব কিছু দেখান না। স্বাভাবিকভাবে যদি কোন চ্যানেলে সবগুলোই ভালো জিনিস হইতো ঠিক আছে, কিন্তু দুনিয়ার কোন চ্যানেলে অধিকাংশ গুলো কি ভালো দেখায় না, একবার ভালো দেখাবে, এরপরে বেগানা নারী যারা সংবাদ দেখাবে, এরপর নাচ গান ড্যান্স দেখাবে, আপনাকে ভালোটা দেখায় বসাবে, এরপরে হারাম গোনা আপনার দ্বারা করাই নিবে। এই দিক লক্ষ্য করে মূলত এগুলো থেকে বেঁচে থাকা দরকার। সূরা নিসার 86 নং আয়াতে সালামের কথা বলা হয়েছে, অনেককে সালাম করি কিন্তু সালামের জবাব দেয় না, সালামের জবাব জোরে শোনায় দেওয়া ওয়াজিব নাকি বুঝে বললে ভালো হয়? জি, সালামের উত্তর শোনায় দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি শুনতে পারে, যে ব্যক্তি দূরে রয়েছে শুনতে পারতেছেন না, তাকে হাত উঁচু করে ইশারায় সালাম দেওয়া যায়, ওই ব্যক্তি আমার ইশারায় কি দিতে পারেন, সালাম দিতে পারেন। মুখে উত্তর দিবেন কিন্তু হাতের ইশারায় দিবেন যে আমি উত্তর দিয়েছি। মুখে উত্তর দেওয়া ওয়াজিব এবং লোকটা নিকটে থাকলে তাকে শোনাই দেওয়া ওয়াজিব। আমি এক লোকের কাছে 2 টাকা পাবো, 2 টাকা না দিয়ে মারা গেল, এই টাকার বিনিময়ে আমাকে কি দেওয়া হইবে বুঝাই বললে ভালো হয়? হাসরের ময়দানে হয় আপনাকে নেকি দেওয়া হবে, যদি আপনি নেকি না, তার যদি আমলনামায় নেকি না থাকে তাহলে আপনার বদিটা তার ঘাড়ে চাপাই দেওয়া হবে যদি আপনি মাফ না করেন। আর যদি আপনি মাফ করে দেন তাহলে হয়তো আল্লাহ তাআলা খুশি হয়ে এর চেয়ে আপনাকে বেশি দিয়ে দিতে পারে। ওলামা মেয়ের জন্য ওলামা স্বামী লাগবে নাকি যে কোনো পুরুষ বিবাহ করিতে পারিবে বুঝাই বললে পারে? আলেম মেয়ের জন্য আলেম স্বামী, আলেম মেয়ের জন্য আলেম স্বামী হওয়া জরুরি না, তবে দিনদার মেয়ের জন্য দিনদার স্বামী হওয়া জরুরি। একটা মেয়ে দিনদার পরেশগার খাস পর্দায় থাকে, তাকে একটা বদ্দিনী ছেলের সাথে দিলে তার দিনদারি নষ্ট হয়ে যাবে, কিন্তু আলেম হাফেজার জন্য সাধারণ একজন দিনদার ছেলেই যথেষ্ট। আলেমার জন্য আলেম হওয়া জরুরি না, হাফেজার জন্য হাফেজ হওয়া জরুরি না, দিনদার হলেই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো সহিভাবে বুঝে তার উপর আমল করবার তৌফিক দান করুক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله নিঃসন্দেহে আমরা গুনাগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনাদের সাহি দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাগাথাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশেষভাবে আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের আব্বা অনেকের আম্মা অনেকের আব্বা আম্মা উভয় অন্ধকার কবরে। ইয়া আল্লাহ দুনিয়াতে তাদের কত ত্যাগ কত ইয়া আল্লাহ তাদের কত কষ্টের বিনিময়ে আমরা বড় হয়েছি। শুয়েছিলেন মায়ের পেটে খাবার থাকতো না কিন্তু মা সন্তানের বুকে দুধ দিয়ে দিতেন। ইয়া আল্লাহ সেই মাকে যারা আমরা হারিয়েছি বাপ মা আমাদেরকে কোন ছাত্র ছাড়াই ভালোবাসছিলেন আমাদের জীবনকে সুন্দর করার জন্য এত চেষ্টা করে গিয়েছিলেন। ইয়া আল্লাহ সেই বাপমা অন্ধকার কবরে শুয়ে শুয়ে আমাদের নেকামলের দিকে তাকিয়ে রয়েছে। ইয়া আল্লাহ তাদের কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যাদের বাপমা এখনো জীবিত আছে সে সমস্ত বাপমার কদর করে বাপমার হক আদায় করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ বাপমার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করবার তৌফিক দান করে। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ নেককার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ কালকে আমাদের ময়দানে কঠিন হিসাবের দিনে আমাদের নবী এবং আমাদের সব জিনিস যেন আমাদের পক্ষে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যায় এভাবে চলবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যাদের যে অভাব আছে অভাবকে আপনি দূর করে দেন। যারা অসুস্থ তাদের জন্য সুস্থতার ব্যবস্থা করে দেন। যারা বিভিন্ন পেরেশানিতে যারা জড়িত তাদেরকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করে। ইয়া আল্লাহ আপনি আমাদের বাকি জীবনকে আপনার সন্তুষ্টি মোতাবেক কাটাবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ অন্যের সমালোচনা করা থেকে এবং সমালোচনা শিকার হওয়া থেকে আমাদের সকলকে বিরত থাকবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ বিশেষভাবে ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে নেককার পরহেজগার হিসেবে কবুল করে নেন। দূর দূর থেকে যে সমস্ত ভাইরা কোরআনের মহাব্বতে সামান্য সময়টুকু ব্যয় করেন সময়ের ওসিলা করে তাদের এবং আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই কোরআনের তাফসীরকে আমাদের দুনিয়া আখিরাতের ইয়া আল্লাহ উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে কবুল করে নেন। আমাদের সকলের হেদায়েতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই সময়টুকু ব্যয় করার বিনিময়ে আমাদের বাকি সময়ে বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, সুস্থতায় বরকত দান করেন, জান মাল ইজ্জত আপন নিরাপত্তার ব্যবস্থা করে দেন, হক্কান উলামায়ে কিরামকে মহব্বত করে তাদের অনুসরণ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ব্যক্তি পূজা থেকে বেরিয়ে আসবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সত্যিকারে দিন বুঝে দিনের উপর চলবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ দিনের উপরে হেজাদের উপর উঠবার শহর ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি, জান্নাতি বান্দা হয়ে যেন আপনার সামনে হাজির হতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কোনো কঠিন, ইয়া আল্লাহ আসানির সাথে যেন রুহ বের হয়, হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ইয়া আল্লাহ ডান হাতে আমল নামা নিয়ে হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে পারি সেই তৌফিক দান করিয়ে। ইয়া আল্লাহ আপনি তো আমাদের সকলের মনের খবর জানেন, কার মনে কি আশা কার মনে কি ব্যথা, আমাদের সকলের মনের সমস্ত নেক আশাকে আপনি কবুল করে নেন, সকলের ব্যথাগুলোকে আপনি দূর করে দেন, আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।